Book 2 78 78 الصفات 1 بيشيشون 1 بيشيشون 1 امرأة كبيرة السن একজন বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধা মহিলা امرأة سمينة একজন মোটা মহিলা একজন মোটা মহিলা امرأة فضولية একজন জিজ্ঞাসু মহিলা একজন জিজ্ঞাসু মহিলা سيارة جديدة একটা নতুন গাড়ি একটা নতুন গাড়ি سيارة سريعة একটা দ্রুত গাড়ি একটা দ্রুত গাড়ি سيارة مريحة একটা আরামদায়ক গাড়ি একটা আরামদায়ক গাড়ি ثوب أزرق একটা নীল পোশাক একটা নীল পোশাক ثوب احمر একটা লাল পোশাক একটা লাল পোশাক ثوب اخضر একটা সবুজ পোশাক একটা সবুজ পোশাক شنطة يد سوداء একটা কালো ব্যাগ একটা কালো ব্যাগ شنطة يد بنية একটা বাদামি ব্যাগ একটা বাদামি ব্যাগ شنطة يد بيضاء একটা সাদা ব্যাগ একটা সাদা ব্যাগ ناس لطفاء ভালো লোক ভালো লোক ناس مهذبون نمر لوك نمر لوك ناس مهمون دارون لوك دارون لوك أطفال محبوبون سنهوشيل باتشارا سنهوشيل باتشارا أطفال وقحون دشتو باتشارا দুষ্টু বাচ্চারা أطفال مؤدبون সভ্য ভদ্র বাচ্চারা সভ্য ভদ্র বাচ্চারা